এই কথাই আমাদের জন্য, যারা বারে বারে ডেকে আনি জমকে। এই কথাই আমাদের জন্য, যারা ফাঁদে পড়ে বেছি পরম দমকে। আমরা আজ অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে তুলে দিয়ে অন্ধকারে ডুব খাই। আমরা ব্যাকুল, আমরা যে ভুল জেনেও সেই পথ যাই। নকল চিনির খেলা যদি স্বর্গ পাওয়ার স্বপ্ন দেখায়, চোখ বন্ধ করে নরকে নাই কল্পনাতে ডুবিয়ে দেয়। তার নেশায় করে সত্য হঠাৎ জানতে পেলে কল্পনাটা ফেরত চেলে, ঠিকই একই আশায় ফেলে মোদের করে নগ্ন। নেশার জগৎ এতই ভোলায়, পাতালেতেই মনকে দোলায়, কাটলে নেশা যন্ত্রণাতে উদাসী মন স্বপ্ন খোঁজে, অগ্নিতাপে অধৈর্য মন অহং বেচে নেশায় মজে। কষ্ট একটু পেতেই হবে, না হয় চিনি শেষে মোদের খাবে। স্বপ্ন জগৎ মোদের শুধু, বর্তমানে সবাই রবে। আমরা জানি আমরা বোকা, আমরা খেয়েছি তার ধোকা, চাই কি এখন অন্যরা এই জগতে পড়ে। চাই না বোধ হয় এই সকলে, যারা পড়ি তার দখলে, তাই চলো না আমরা কজন মনটা থেকে করি এ পণ। আজ কবি এই জগৎ মোদের, ছুতে যেন পায় না ওদের। সবাই সবার হাত ধরে রোজ, সবাই মিলে জয়ী হই হই, চিনির দেশে যাবে কেসে আমরা যদি ঘিরে রই। সবাই সবার হাত ধরে রই, সবাই মিলে জয়ী হই, চিনির দেশে যাবে কেসে আমরা যদি ঘিরে রই। সবাই সবার হাত ধরে রই, সবাই মিলে জয়ী হই, চিনির দেশে যাবে কেসে আমরা যদি।